জানি না জানি না মেঘ যাচ্ছে পূর্ণে মুন মেললো স্মৃতি দুড়ানা দূরে দূরে মেঘ যাচ্ছে পূর্ণে মুন মেললো স্মৃতি দুড়ানা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেনো তা জানি না জানি না জানি না জানি না খোয়ে যাবে সময় মেনে নেয় তার পরাজয় জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয় খোয়ে খোয়ে যাবে সময় মেনে নেয় তার পরাজয় জীবন পড়ে ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তমনি না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তমনি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি জানি কেন জানি রাত বেড়ে যায় ধীর পায় বাতাসে রাজেন সোহায় শুকনো পাতার নুপুরে ভালোবাসা বাঁচে শরীরে ভাঙে তমনি না যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে শরীরে ভাঙে তমনি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন জানি না।